বুকে যত বড় শূন্যতা, আকাশটা ঠিক তত বড় শূন্য নয়। ইচ্ছেগুলো যত বড়, আকাশটা ঠিক তত বড় নয়। আমার বুকে যত বড় শূন্যতা, আকাশটা ঠিক তত বড় শূন্য নয়। ইচ্ছেগুলো যত বড়, সাগরটা ঠিক তত বড় নয়। ছুঁয়ে যাওয়ার সে সকাল কুয়াশায় ভেজানয়, ছুঁয়ে যাওয়ার সে সকাল কুয়াশায় ভেজানয়। আমার বুকে যত বড় শূন্যতা, আকাশটা ঠিক তত বড় শূন্য নয়। ইচ্ছেগুলো যত বড়, সাগরটা ঠিক তত বড় নয়। সূর্যের হাত ধরে সেই জেগে ওঠা দিন, নোরা দেয়ালে আজ স্মৃতি অমলিন। সূর্যের হাত ধরে সেই জেগে ওঠা দিন, নোরা দেয়ালে আজ স্মৃতি অমলিন। খুঁজে না পাওয়া সেই মহেন্দ্র খন, চে থাকা সই সব ডাকে অনুক্ষণ। খুঁজে না পাওয়া সেই মহেন্দ্র খন, চে থাকা সই সব ডাকে অনুক্ষণ। স্বপ্নের মাঝে স্বপ্ন খুঁজি, স্বপ্নে বিভোর আমার মন। বেহারানোর যে ভয়টুকু রায়, তা ঘিরে থাকে সারা ক্ষণ। স্বপ্নের মাঝে স্বপ্ন খুঁজি, স্বপ্নে বিভোর আমার মন। বেহারানোর যে ভয়টুকু রায়, তা ঘিরে রাখে সারা ক্ষণ। ছুঁয়ে যাওয়ার সে সকাল কুয়াশায় ভেজানয়, ছুঁয়ে যাওয়ার সে সকাল কুয়াশায় ভেজানয়।